কথা সব একটি দুটি কষ্ট ওই মুঠো মুঠো সুখ ছিল এসব ভুলেছিলে ছোট্ট ছোট্ট কথা সব একটি দুটি কষ্ট ওই মুঠো মুঠো সুখ ছিল এসব ভুলে কথা ছিলে দূরে ছিলে মাঝখানে কে জানে কার ভুলে সব গল্প হবে দু চোখ তুমি ছুঁয়ে দিলে দূর ছিল মাঝখানে কে জানে।